আরে শোনো শোনো সুধি জান, শোনো দিয়া মন, বাংলা গানের অপূর্ব কথা করিব বর্ণন। আরে বাংলা গান প্যান প্যানানি, বাংলা গান বোরিং, বাংলা গান ঘ্যান ঘ্যানানি, অ্যান্ড দ্য অডিয়েন্স ইজ স্নোরিং। আরে ঘুমের মাসি ঘুমের পিসি বাংলা গান করে, বাংলা গান শুনলে পরে কুম্ভকর্ণ ধরে। আকাশে বলো ঢিং চ্যাক ঢিং চ্যাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচে দেখো আমেরিকা নাচে চায় না, কে বললো বাংলা গানে নাচা যায় না। দু হাত তোলো আকাশে বলো ঢিং চ্যাক ঢিং চ্যাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচে দেখো আমেরিকা নাচে চায় না, কে বললো বাংলা গানে নাচা যায় না। তোমার সাথে আড়ি, বরের সাথে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, আহা বড্ড বাড়াবাড়ি, আহা বড্ড বাড়াবাড়ি। সুন্দরী মেয়ে হলুদ শাড়ি তোমার সাথে আড়ি, বরের সাথে করছো তুমি বড্ড বাড়াবাড়ি। আমাদের কি এসব দেখে কান্না পায় না, কে বলল বাংলা গানে নাচা যায় না। দু হাত তোলো আকাশে বলো ঢিং চ্যাক ঢিং চ্যাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচে দেখো আমেরিকা নাচে চায় না, কে বলল বাংলা গানে নাচা যায় না। গাইছে র‍্যাপ গাইছে মুকুট পেলা চাঁদু, লেটেস্ট সব হিন্দি গান গাইছে পাড়ার দাদু, আহা গাইছে পাড়ার দাদু, আহা গাইছে পাড়ার দাদু। দাদু গো দাদু ভাই, চলো সবাই মিলে আমরা বাংলা গান গাই। দাদু গো দাদু ভাই, চলো সবাই মিলে আমরা বাংলা গান গাই। দাদু গো দাদু ভাই, চলো সবাই মিলে আমরা বাংলা গান গাই। রক গাইছে র‍্যাপ গাইছে মুকুট পেলা চাঁদু, লেটেস্ট সব হিন্দি গান গাইছে পাড়ার দাদু। ট্রেনের ওই অন্ধ বাউল আর গায় না, কে বলল বাংলা গানে নাচা যায় না। দু হাত তোলো আকাশে বলো ঢিং চ্যাক ঢিং চ্যাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচে দেখো আমেরিকা নাচে চায় না, কে বলল বাংলা গানে নাচা যায় না। মস্কো থেকে হাঙ্গারি বাংলা গানের ফুলঝুরি, সেদ্ধ স্যালাড ছেড়ে ওরা খাবে শুধু চচ্চড়ি। মস্কো থেকে হাঙ্গারি বাংলা গানের ফুলঝুরি, সেদ্ধ স্যালাড ছেড়ে ওরা খাবে শুধু চচ্চড়ি। ঝাল লঙ্কা দিয়ে যেন রান্না করো না, ঝাল লঙ্কা দিয়ে যেন রান্না করো না, কে বলল। আকাশে বলো ঢিং চ্যাক ঢিং চ্যাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচে দেখো আমেরিকা নাচে চায় না, কে বললো বাংলা গানে নাচা যায় না ওরে কে বললো বাংলা গানে নাচা যায় না ওগো কে বললো বাংলা গানে নাচা যায় না